কিন্তু উহারা উহাদের প্রতিপালকের আদেশ অমান্য করিল, ফলে উহাদের প্রতি বজ্রাঘাত হইল এবং উহারা উহা দেখিতেছিল। উহারা উঠিয়া দাঁড়াইতে পারিল না এবং উহা প্রতিরোধ করিতেও পারিল না। وقوم نوح من قبل إنهم كانوا قوما فاسقين আমি ধ্বংস করিয়াছিলাম ইহাদের পূর্বে নূহের সম্প্রদায়কে, ইহারা তো ছিল সত্য ত্যাগী সম্প্রদায়। والسماء بنيناها بأيد وإنا لموسعون আমি আকাশ নির্মাণ করিয়াছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। والأرض فرشناها فنعم الماهدون আর ভূমি আমি উহাকে বিছাইয়া দিয়াছি, আমি কত সুন্দর প্রসারণকারী। ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون আর প্রত্যেক বস্তু আমি সৃষ্টি করিয়াছি জোড়ায় জোড়ায় যাহাতে তোমরা উপদেশ গ্রহণ করো। ففروا إلى الله إني لكم منه نذير مبين অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আমি তো তোমাদের প্রতি আল্লাহ প্রেরিত স্পষ্ট সতর্ককারী। ওয়ালা তাজআলু মা আল্লাহি ইলাহান আখার ইন্নি লাকুম মিনহু নাযীরুম মুবীন তোমরা আল্লাহর সঙ্গে কোনো ইলাহ স্থির করিও না, আমি তোমাদের প্রতি আল্লাহ প্রেরিত স্পষ্ট সতর্ককারী। كَذَلِكَ مَا أَتَى الَّذِينَ مِن قَبْلِهِم مِّن رَّسُولٍ إِلَّا قَالُوا سَاحِرٌ أَوْ مَجْنُونٌ এইভাবে উহাদের পূর্ববর্তীদের নিকট যখনই কোন রাসূল আসিয়াছে উহারা তাহাকে বলিয়াছে তুমি তো এক জাদুকর না হয় এক উন্মাদ। أَتَوَاصَوْا بِهِ بَلْ هُمْ قَوْمٌ طَاغُونَ উহারা কি একে অপরকে এই যন্ত্রণায় দিয়ে আসিয়াছে? বস্তুত উহারা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। فَتَوَلَّ عَنْهُمْ فَمَا أَنْتَ بِمَلُومٍ অতএব তুমি উহাদেরকে উপেক্ষা করো, ইহাতে তুমি অভিযুক্ত হইবে না। وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَى تَنْفَعُ الْمُؤْمِنِينَ তুমি উপদেশ দিতে থাকো, কারণ উপদেশ মুমিনদেরই উপকারে আসে। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ আমি সৃষ্টি করিয়াছি জিন এবং মানুষকে এই জন্য যে তাহারা আমারই ইবাদত করিবে। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়ামা উরিদু আন ইউতঈমুন আমি উহাদের নিকট হইতে জীবিকা চাহি না এবং ইহাও চাহি না যে উহারা আমার আহার্য যোগাইবে। إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ اللَّهِ تُو رِزِقْ دَانْ كَرِنْ এবং তিনি প্রবল পরাক্রান্ত। فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا ذَنُوبًا مِثْلَ ذَنُوبِ أَصْحَابِهِمْ فَلَا يَسْتَعْجِلُونَ জালিমদের প্রাপ্ত তাহাই যাহা অতীতে উহাদের সমমতলম্বীরা ভোগ করিয়াছে, সুতরাং উহারা ইয়ার জন্য আমার নিকট যেন তরা না করে। কাফিরদের জন্য দুর্ভোগ তাহাদের সেই দিনের, যেই দিনের বিষয়ে উহাদেরকে সতর্ক করা হইয়াছে।